দিতাং দিতাং বলে হে মাদল তান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ঘরে যোছনায়, দিতাং দিতাং বলে হে মাদল তান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ঘরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায়, আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়, আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়, দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়, এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়, আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়, আয় রে আয় লগন বয়ে যায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, ধিতাং ধিতাং বলে হে মাদলে তান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায়, আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয়।